ওই বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমারই গড়া। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমার গড়া। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমারই গড়া। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমার গড়া। তোমার রহম দিয়ে গড়ে ছোট ভূম এই বিশ্ব ধরা। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমারই গড়া। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমার গড়া। জোছনা রাতে চাঁদের আলোতে রাঙিয়েছ এ পৃথিবী, কৃষ্ণ চূড়া ফুলে ফুলে দিয়েছ মধুর সুরভি। জোছনা রাতে চাঁদের আলোতে রাঙিয়েছ এ পৃথিবী, কৃষ্ণ চূড়া ফুলে ফুলে দিয়েছ মধুর সুরভি। আকুল প্রাণের নীল ভ্রমরা, ফুলের ঘ্রাণে ঘ্রাণে মাতোয়ারা। আকুল প্রাণের নীল ভ্রমরা, ফুলের ঘ্রাণে ঘ্রাণে মাতোয়ারা। যেন গো পাগল পারা, তোমার রহম দিয়ে গড়েছ প্রভু এই বিশ্ব ধরা। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমারই গড়া। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমার গড়া। রূপালী রাতে নিঝুম আধারে জোনাকিদের যেন মেলা, ভরা নদীর বাঁকে বাঁকে ঢেউয়ে ঢেউয়ে করে খেলা। রূপালী রাতে নিঝুম আধারে জোনাকিদের যেন মেলা, ভরা নদীর বাঁকে বাঁকে ঢেউয়ে ঢেউয়ে করে খেলা। কুলু কুলু কলো তানে ছুটে চলে নদী সাগর পানে, কুলু কুলু কলো তানে ছুটে চলে নদী সাগর পানে। হয়ে গো পথ হারা, তোমার রহম দিয়ে গড়েছ প্রভু এই বিশ্ব ধারা। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমারই গড়া। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমার গড়া। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমারই গড়া। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমার গড়া। তোমার রহম দিয়ে গড়েছ প্রভু এই বিশ্ব ধারা। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমারই গড়া। বিশাল আকাশ কোটি তারায় ভরা, ভুবন মাঝে সবই তোমার।